আর যাকে ইবাদত থেকে বঞ্চিত করে এই অস্থায়ী দুনিয়ার পিছনে বেশি লাগায় রাখছে, তাহলে বুঝতে হবে যে এই বান্দা আল্লাহ তাআলার কাছে হয়তো ওই বান্দার তুলনায় এতটা প্রিয় না। এক বাচ্চার দরবারে বাচ্চা পাখি পাল, সব ধরনের পাখি বাচ্চার, তা বাচ্চা যখন তার রাজ দরবারে রাজমহলে ঢোকে তখন কাক পাখিটা কাক তার এই কর্কশ আওয়াজে খুব বেশি ডাকতে থাকে, আর কোয়েল বেচারা বা ময়না বেচারা মিষ্টি আওয়াজ সে ডাকে না, চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। বাচ্চা হুকুম দিল যে আগামীকাল থেকে কাকের খাবার পরিপূর্ণভাবে দিতে হবে, কাকের জন্য পেট খালি না থাকে। আর আর একটা পাখি ময়না যার আওয়াজটা মিষ্টি, এই এই পাখিটার পেট ভরে খাবার দেওয়া যাবে না। পাখির খাদেম মনে করলো বাচ্চা এটা কি হুকুম দিল, ময়না বেচারা এত প্রিয় এত দামি পাখি তারে ঠিক মতো খাবার দেয় না, আর এই কাক বেচারা তার আওয়াজও ভালো না, সব কিছু কিছুই ভালো না, বিশেষভাবে ময়নার তুলনায় তারে পেট ভরে খাবার দিল। বাচ্চাতে কিছু বলি নাই, একদিন ওই সেবক জিজ্ঞেস করে, খাদেম জিজ্ঞেস করে, বাচ্চা মহারাজ এই হুকুম আপনি কিভাবে দিলেন, কেন দিলেন? আল্লামা রুবি রহমতুল্লাহ আলাইহি লিখে ঘটনাটা। বাচ্চা বলে, দেখো আমি যখন রাজদরবারে ঢুকি এই কাক তার পেট খালি থাকলে কা কা কা কয়ে ডাকে, এই আওয়াজ আমার কাছে খারাপ লাগে, এই জন্য এরে আমি পেট ভরে রাখছি, এই জন্য আর না ডাকি। আর ওই যে ময়না বেচারা তার পেট ভরা থাকলে সে আমার ডাকে না, তার ওই যে কোকিল কণ্ঠ এটা সে দেয় না, এই জন্য আমি তার ব্যাপার হুকুম দিয়েছি তার পেট খালি থাকবে, পেট খালি থাকলে সে আমাকে ডাকবে, তার এই মিষ্টি আওয়াজটা আমার কাছে ভালো লাগবে। কি বোঝাতে চেয়েছে? মানুষকে হাজার বিপদে ফেলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলার দিকে ডাকানোর ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ার অভাব, পেরেশানি, অর্থের অভাব, হাজার পেরেশানি, এই পেরেশানির ভিতরে আল্লাহ ফেলে এই বান্দাকে আল্লাহর কাছে হাত পাত শিখাচ্ছে, বান্দা তুই আমার কাছে হাত পাত, ওই ময়নার মতো এই বান্দার আওয়াজটা আল্লাহর কাছে ভালো লাগবে, এই বান্দার ইবাদতটা আল্লাহর কাছে ভালো লাগবে। আর আর খেয়ে বান্দাকে দুনিয়া অবস্থায় দুনিয়া কাকের মতো পেট ভরে খাওয়ায় ঘুমায় রাখতে যা, তোর আওয়াজ আমার কাছে ভালো লাগে না, তুই এই অবস্থায় থাক, তোর ডাকটা আমার কাছে ভালো লাগে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দার যত পেরেশানি আসবে না কেন, যত বিপদ আসবে না কেন, বিপদ পেরেশানি আসার পরে বান্দা যদি আল্লাহমুখী হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে দয়া। সিদ্দিক শক্তি রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদি একাধিক বুজুর্গের থেকে বানি যে বিপদ আপদের কারণে যদি বান্দা আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে ধাপিত হয়, তাহলে এই বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে শিকল, এই শিকল দ্বারা বান্দা আল্লাহর দিকে যাবে, শিকলে টানে বান্দা আল্লাহমুখী হবে, এই জন্য আল্লাহ তারা শিকল দিয়ে বান্দাকে টেনে আনতেছে। এর কথা এই তারা এটা বোঝাতে চাচ্ছি যে বান্দা যত বেশি ইবাদত করতে পারবে, সম্ভব হবে, তৌফিক হবে, বুঝতে হবে এই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসছে, ওই ময়নার মতো এই বান্দাকে ডাকবার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে আমাদেরকে আমাদের জীবনের কিছু সময় তার ঘরে বসে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 40 নম্বর আয়াত, আর বান্দার যদি নেকামল হয়, নেকি হয়, আল্লাহ তাআলা সেই নেকিকে কয়েক গুণে বাড়িয়ে দেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে আরো অনেক বড় পুরস্কার দান করেন। এই হলো আয়াতের তর্জমা। আয়াতের সাথে আগে পরের মিল কি? ধারাবাহিক আলোচনা যারা শুনতেছি, 38, 39, 36, 38 এই আয়াতগুলোতে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছিলেন, আমার ইবাদত করো, বাপ মার খেদমত করো, আমার সাথে শরীক করে না, এতিম মিসকিন অসহায়দের হক আদায় করো। 37 নম্বর আয়াতে বললেন যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেই জ্ঞানের নিয়ামত হোক, অর্থের নিয়ামত হোক, এই নিয়ামত তোমরা গোপন করে বখিলি করো না এবং আরেকজনকে বখিলি করার আদেশ করো না। এরপরে বলতেছেন এই কাজগুলো যে তোমরা করবা মানুষকে দেখানোর জন্য করো না। 38 নম্বর আয়াতে ছিল যে মানুষকে দেখানোর জন্য যারা করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। 39 নম্বর আয়াতে ছিল যারা এই মানুষকে দেখানোর জন্য করে এরা আল্লাহর জন্য করলে সমস্যাটা কি ছিল? কাজ তো এটাই করতেছে, দান তো করতেছেই, কিন্তু মানুষকে না দেখিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তারা লাভবান হত। এই উপরের এত লম্বা আলোচনা করার পর আল্লাহ তাআলা এখন মৌলিক বলতেছেন, বান্দা তুমি যা কিছু করো না করো, এই যে আমি তোমাকে হেদায়াত দিলাম, দান সৎকা করো, ইবাদত করো, বাপ মার খেদমত করো, এগুলো মানুষকে দেখানোর জন্য করো না, এগুলোর ব্যাপারে তুমি বহিলি করো না, যা কিছু তুমি করো না কেন, যদি তুমি গোনা করো এক জাররা পরিমাণ তোমার উপর জুলুম করা হবে না, তার হিসাব তোমার সাথে নেওয়া হবে। তুমি যদি নেকি করো তাহলে সেই নেকি আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই হলো আয়াতের আগে পরের মিল। এখন আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা জুলুম করেন না, জাররা পরিমাণ জুলুম করেন না। জাররার ব্যাখ্যা বলা হয় শীতের দিনে শীতকাল চলে আসছে, সকালবেলা সূর্যের আলো জানলা হোক বা সামান্য ছিদ্র হোক, ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢোকে ঘরের মধ্যে। এই শীতের সকালের সূর্যের আলো যে চিকন একটা শীষের মতো থাকে, এই শীষের মধ্যে ধুলাবালি উঠতে দেখা যায় সবসময়, সবাই দেখবে, যার চোখ ভালো আছে দেখবে। এই যে ধুলাবালি গুলো বাতাসের সাথে উঠতেছে, এই যে একটা বালুকণা, যে বালুকণা স্বাভাবিক ভাবে উড়ে যায়, এই বালুকণাকে 70,000 ভাগ করলে তার এক ভাগে যে অংশটা হয় সেই অংশকে বলা হয় জাররা। এখন মাইক্রোসফট হয়ে গেছে, বিজ্ঞান তো অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে, ঘন্টা মিনিট সেকেন্ড ন্যানোতে চলে গেছে, কোটি কোটি ভাগ করে ফেলতেছে একটা সেকেন্ডকে। আল্লাহ তাআলা তার ভাগ আগেই বলে দিয়েছেন, বান্দা তুমি বিজ্ঞান কত ভাগ করবে, তার আগে আমি তোমাকে ভাগ করে বোঝাই দিয়েছি জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মানুষের জ্ঞানে কত ক্ষুদ্র হইতে পারে, এত ক্ষুদ্র যদি কেউ কোনো অন্যায় করে এই অন্যায় আল্লাহ তাআলা এমনিতে ছেড়ে দিবেন না, তার উপর জুলুম করবেন, এর হিসাব তার থেকে নিয়ে ছাড়বেন। আর দ্বিতীয়টা বললেন যদি বান্দা নেকি করে, এটা তো বলতে পারতেন যে নেকি করলে সমপরিমাণ সব তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলার গুণবচক নামের মধ্যে আমরা সবসময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান হলো ওই সত্তা যে সত্তা কোনো বিনিময় ছাড়াই বান্দাকে দিতে থাকে, সম্ভব বান্দা পাওয়ার উপযুক্ত না তারপর বান্দাকে দেয়। আল্লাহ তাআলা যে বান্দাকে দিবেন, বান্দা একদিন ইবাদত করছে, আর যদি আল্লাহ বান্দাকে একদিন জান্নাতে থাকতে দিতেন, 60 বছর জীবন পায়ে 30 বছর ইবাদত করেছে, বাকি 30 বছর যৌবনে তারা দাঁড়ায়, এখন যদি আল্লাহ তাআলা জান্নাতে রাখতেন তাহলে 30 বছর রাখবেন জান্নাত, কিন্তু আল্লাহ আল্লাহর হিসাব অনেক বড়। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকি করবে তাকে আমি 10 গুণ নেকি দান করব। এবং হাদিসে আছে একটা নেকিকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, কিন্তু গুনাহের ব্যাপারে এমন না। আল্লাহ তাআলা যে ইনসাফগার এবং বান্দার প্রতি যে দয়ালু, আমরা জানি কিরামান কাতিবিন, স্বাভাবিক মানুষ মনে করে কিরামান মানে ডান পাশ, কাতিবিন মানে বাম পাশ, আসল বিষয়টা এরকম না। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন হলো লেখক, সম্মানিত লেখক ফেরেশতা দয় বা ফেরেশতার জামাত, এই দুই জামাত যে ফেরেশতা, ডান পাশে যারা আছেন তারা নেকি লেখেন, বাপাসওয়ালারা বদি লেখেন, বদিওয়ালা কখনো বদির কথা লেখেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ওই বদিটা গোনাটা না করেন। উদাহরণ, একজন মানুষ গোনাহির ইচ্ছা করেছে, স্বাভাবিক নর্মাল একটা ইচ্ছা করেছে, স্বাভাবিক ইচ্ছা যে সুযোগ হলে সে দুর্নীতি করবে, চুরি করবে, রাস্তায় হাঁটতে গেলে চোখের গোনা করবে, দিলের গোনা করবে, একটা সে ইচ্ছা করেছে। এই হালকা ইচ্ছা যখন বান্দা করে, আল্লাহ তাআলা এই বাম পাতের ফেরেশতাকে হুকুম দিয়ে রাখুন যে ফেরেশতা তুমি এই গুনাহটা লিখবে না। কিন্তু ডান পাশের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে রাখছেন বান্দা এই ফেরেশতা, বান্দা যখন রাতে ঘুমানোর নিয়তে তাহাজ্জুদ পড়ার নিয়তে ঘুমায়, তুমি তার আমলনামায় তাহাজ্জুদ পড়ার নিয়তের সব লিখে দাও। যদি বান্দা উঠে তাহাজ্জুদ পড়তে পারে তাহলে এই বান্দার আমলনামায় এখন তুমি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সব বাড়িয়ে দাও। ডান পাশের ফেরেশতা আমির, বাম পাশের ফেরেশতা মামুর। আমির মামুর মানে আমির সাহেবের কাজ করার জন্য কারো অনুমতি লাগে না, আর অধীনস্থর কাজ করার জন্য অনুমতি লাগে। বাম পাশের ফেরেশতা বদি লিখতে গেলে ডান পাশ ওনার অনুমতি লাগে, ডান পাশ নেকি লিখতে গেলে কারোর অনুমতি লাগে না। বাম পাশ ওয়ালা যখন গোনা লিখতে যায় ডান পাশ ওয়ালা বলেন একটু দাঁড়া কোনো ভালো কাজ করে কিনা দেখ, যদি অল্প সময়ের মধ্যে ভালো কাজ করে পারে তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় যে এই নেকির ওসিলায় তার এই বদিটাকে তুই যোগ দিয়ে করে বাদ দিয়ে দিয়ে এই বদিটা আর তুই লিখিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছে আসরের নামাজের আগে, যে আল্লাহ রাসূল আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল কিছু বলেন না, চুপ রয়েছেন। আসরের আজান হয়েছে, উযু করে নামাজ পড়ছে। নামাজের পর ওই সাহাবী আবার বলতেছেন আল্লাহ রাসূল আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আমার সাথে আসরের নামাজ পড়েছো এই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা তোমার গুনাহটা মাফ করে দিয়েছে। এই যে হাদিসে আছে বান্দা যদি তোমার গুনাহ হয়ে যায় তুমি সাথে সাথে একটা নেকি করে ফেলো, এই নেকি দ্বারা তোমার গুনাহটাকে আল্লাহ তাআলা মুছে দিবেন, মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা শুরু থেকেই দয়া শুরু করলেন। গুনার ইচ্ছা করলে লেখেন না, কিন্তু নেকির ইচ্ছা করলে লেখেন। একটা গুনার কাজটা করলে আল্লাহ তাআলা সমপরিমাণ গুনার লেখেন, বৃদ্ধি করেন না, 1 থেকে 10 গুণ কোনো বৃদ্ধি নাই। কিন্তু নেকির ব্যাপারে 1 থেকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ এবং আল্লাহর পক্ষ থেকে আরো বেশি বাড়াই দিবেন। দাররা পরিমাণ আল্লাহ তাআলার কি, আল্লাহ তাআলার হিসাব এত। বান্দা যেখানে যে অবস্থায় যে কাজটা করুক না কেন, আল্লাহ তাআলা এই কাজের সুফল অথবা তওবা না করলে এই কাজের কুফল অবশ্যই বান্দার সামনে উপস্থিত করবেন। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা, যে আমলনামায় আমার ছোট বড় কোনো আমল বাদ যায়নি, সব আমল দেখে আমার আমলনামায় লেখা আছে। এখন তো সিসি ক্যামেরা, ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্টের দ্বারা মানুষের একটা পশম দ্বারা চামড়ার একটা কোষ দ্বারা সম্পূর্ণ মানুষের সব রিপোর্ট ডিএনএ টেস্টের মাধ্যমে বের হয়ে যাচ্ছে বিজ্ঞানের মাধ্যমে। আল্লাহ তাআলা তার ভুল আগেই বলে রাখে। তারিখে বাগদাদ নামে একটা আরবি কিতাব আছে, তারিখে বাগদাদ, ইতিহাসের কিতাব। তারিখে বাগদাদে আল্লাহ তাআলা যে মানুষের গোনা যদি মানুষ আল্লাহ থেকে গোনা মাফ না করাই নিতে পারে, কোন এক সময় হলো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুর্নীতি করছে চাকরি শুরুতে, শেষ বয়সে তার শাস্তি ভোগ করছে। গোনা করছে যুবক বয়সে, আল্লাহ থেকে মাফ করি নাই, মাফ করানোর মতো মনোভাবও তার নাই, চেষ্টাও করি নাই, এর শাস্তি তার ভোগ করতেই হবে। দুনিয়াতে করুক, বার্ধক্যে করুক, বুড়া বয়সে করুক, আখেরাতে করুক। তারিখে বাগদাদে আছে এক লোক বাজারে দোকান ছিল, কসাই গোস্ত বিক্রি করত, কিন্তু ধার্মিক, পাঁচত নামাজ সে ঠিক মতো পড়ত। ফজরের নামাজের আগে তার লোকজন কর্মচারীদেরকে নিয়ে সে নিজে যে বকরিগুলো জবাই করে দিয়ে আসত, জবাই করে দিয়ে এসে বাড়িতে ফিরে এসে হাত মুখ ধুয়ে পাক পবিত্র হয়ে ফজরের নামাজ পড়ে ইতিমধ্যে গোছগুলো ছিলা হয়ে যাইতো, লোকটা যে গোছ বিক্রি শুরু করতো, এই ছিল তার পেশা। রাত্রের বেলা ফজরের আজানের আগে দোকানে যে বকরিগুলো নিজ হাতে জবাই করে হাতে ছুরি নিয়ে ফিরে আসতে, গায়ে রক্ত হাতে ছুরি, ফিরে আসার পথে হঠাৎ করে এক গলির মধ্যে দেখে একটা লোক চিৎকার দিয়ে সাহায্য প্রার্থনা করতে, সাহায্য চাচ্ছে। লোকটা এই অবস্থায় ওই অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য গেল, সাহায্য করার জন্য গেলে ওই লোকটি দেখে যে জখম, তাকে কে জখম করে গেছে এক রকমের শ্রুতি। এই ব্যক্তি ধার্মিক, নামাজ কালাম পড়ে, দিনদার মানুষ। এই ব্যক্তি ওই আহত ব্যক্তিটাকে উঠায় চিকিৎসার জন্য ঘাড়ের উপর নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে একদিকে, কিন্তু কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তির ঘাড়ে থাকা অবস্থায় লোকটা মারা গেছে। লোকটার হাতে ছুরি, গায়ে বকরির রক্ত, আর জখমওয়ালার গায়ে তার শরীরের রক্ত, দুইটা রক্ত একাকার হয়ে এ হাতের ছুরি হাতে আছে। এ অবস্থায় যখনই মানুষ দেখছে যে লোকটা মারা গেছে, তখন আর কারো কিছু বলার প্রয়োজন নাই, এই একে হত্যা করছে। হাজার বলতেছে কিন্তু কেউ কে কে শোনে না, আছে কারণ সাক্ষী কিছু অবস্থা দরবারে উপস্থিত হয়েছে, আদালতে উপস্থিত হয়েছে, বিচার চলতেছে দীর্ঘদিন ধরে, কারোর পক্ষে কোনো সাক্ষী নাই। বাহ্যিক আলামত কিছু চিহ্ন আছে, রক্ত চিহ্ন, হাতে ছুরি চিহ্ন, আর রক্ত দিয়ে যেন গায়ে। এক পর্যায়ে ফাঁসির ফাইসালা হয়ে গেছে। ফাঁসির ফাইসালা হলে তখন তাকে সে তার শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করছে, তোমার শেষ ইচ্ছাটা কি? তখন বলে, আমার শেষ ইচ্ছা হলো আমার আত্মীয় স্বজন, আমার আশপাশের প্রতিবেশী এবং যাদেরকে উপস্থিত করা যায়, সবাইকে উপস্থিত করলে আমি অল্প সময় কিছু কথা বলবো, এই কথাগুলো আমার জীবনে শেষ ইচ্ছা, একটু সুযোগ দেন আমাকে। মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়া হয়। ওনার কথার মতো ওনার আত্মীয় স্বজন সবাইকে ঘোষণা করে আনা হয়েছে, এখন উনি বলবেন। কি বলবেন কথাটা? উনি বলেন যে আপনারা যে আজকে দেখতেছেন যে আমার ফাঁসি হয়ে যাচ্ছে, আমার ফাঁসি হবে, কেউ আমার পক্ষে সাক্ষী নাই, আমার বিপক্ষে সব বাহ্যিক অবস্থা সাক্ষী দিচ্ছে, আমি একে হত্যা করেছি, আমি হাজার বলল কেউ শুনতেছে না, এই যে ফাঁসি, এই ফাঁসি আমার আজকের অপরাধের জন্য না, আমার জীবনে অতীতের একটা বড় অপরাধের জন্য আজকে শাস্তি হচ্ছে। কি সে অপরাধ? আমি এমন একদিন এমন এক গুনাহ করেছিলাম যে গুনার কেউ সাক্ষী ছিল না, আজকের যেমন আমার পক্ষে কোনো সাক্ষী নাই, তা অতীতে আমি একটা এমন একটা গুনাহ করেছিলাম যে গুনার কেউ সাক্ষী ছিল না, কিন্তু সেই গুনাহ থেকে আমি খালেজ দিলে কখনো তওবা করার আর চিন্তাও আসি নাই, আমি মনে করেছি মনে হয় গুনাহ গুনাহ শেষ হয়ে গেছে, আমার আর ওইটার দিকে চিন্তা করার সুযোগ আসি নাই। কি সেই গুনাহ? বলে যে আমি এই গোস্ত বিক্রি কষাই দোকান দেওয়ার আগে আমি খিয়া নৌকার মাঝি ছিলাম, নৌকা এপার থেকে ওপারে নিয়ে আইছিল আমার কাজ, সামান্য পয়সা পাইতাম, এপার থেকে ওপারে আনা নিয়ে করতে করতে একটা মেয়ে তার মামা বাড়ি আসা যাওয়া করতো, এই মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, সম্পর্ক হলো এই মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিই, মেয়ের বাপ রাজি হয় না, আমি খেয়া নৌকর মাঝি বলে মেয়েকে আমার অজান্তে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, দুই তিন বছর মেয়ের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ করে একদিন দেখি মেয়ে তার কোলে ছোট্ট একটা তুলতুলে শিশু বাচ্চা কোলে নিয়ে আমার খেয়ায় উঠছে, তার দুটো চোখ দেখে আমি চিনে ফেলছি যে তো ওই মেয়ে, তিন বছর আগে যার সাথে আমার সম্পর্ক ছিল। আমি তাকে একলা নৌকায় পেয়ে একলা নৌকা ভাসাই দিলাম, ভাসাই দিয়ে মাঝপথে তাকে আমি আমার অতীতের পরিচয় জানিয়ে তার সাথে আমি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করলাম, এক পর্যায়ে সে স্বীকার করলো হ্যাঁ এই সেই মেয়ে। তখন আমার মনে অসৎ উদ্দেশ্য আসলো, অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু সে রাজি না। নৌকা মাঝখানে নেওয়ার পর তার উপর জোর করে আমি তার বাচ্চাটাকে ছিনিয়ে নিলাম, তার কোল থেকে ছিনিয়ে নিয়ে তার বাচ্চার হত্যার হুমকি দিলাম, সে তার সতীত্ব নষ্ট করতে রাজি না, বাচ্চার পা পানির মধ্যে ফেললাম রাজি না, বুক দিলাম পানির মধ্যে বুক পর্যন্ত রাজি না, পরে বাচ্চাকে চুপিয়ে দিয়ে দিলাম তারপরও রাজি না, এক পর্যায়ে বাচ্চাকে হত্যা করে ফেললাম তার সামনে। হত্যা করে আমার দিল তো আরো বেশি শক্ত হয়ে গেছে, বাচ্চাকে হত্যা করছি মানুষ জেনে ফেলবে, সে বলে ফেলবে মানুষকে, মানুষ যেটা গুনাহ করলে গুনাহ গুনাহ থেকে নিয়ে যায়, গুনাহ করলে মানুষের স্বাভাবিক জ্ঞান থাকে না, জুলুম করলে মানুষের স্বাভাবিক জ্ঞান থাকে না, দেখবে দৈনিক পত্র পত্রিকায় কাজের বুয়ার সাথে কত নির্মম আচরণ করতে, অন্যদিক থেকে সে ভালো, গুনাহ করতে করতে মানুষের প্রতি অবিচার করতে করতে সে আর তার স্বাভাবিক জ্ঞান থাকে না। এক পর্যায়ে ওই মেয়ের প্রতি আমি অন্যায় ভাবে আমার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করে তাকেও আমি ওই জায়গায় হত্যা করে ওই নদীর মাঝখানে ফেলে দিয়ে যাই, দুনিয়ার কেউ জানত না, আমি জানতাম আর আমার আল্লাহ জানত, কিন্তু এই যে আমার গুনাহ, এই গুনার কথা আমার দিলে মাঝে মাঝে আসতো, কিন্তু আমি খালের দিলে কখনো তওবা করার মনোভাব আমার আসি নাই, আজকে যে হত্যা হচ্ছে ওই হত্যা করার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আজকে আমাকে হত্যার শাস্তি দিচ্ছেন। সুতরাং আপনাদেরকে শিক্ষা দিয়ে যায়, উনি বলেন শিক্ষা দিয়ে যায়, কেউ কোনো গুনাহ আল্লাহ দেখতেছে না এমন কোন চিন্তা নিয়ে অগোচর হলেও করেন না, আল্লাহ যেখানে যা করতেছেন সব উপস্থিত করবেন। লোকমান হাকিম লুকমান হাকিম দেখতে ইতিহাসে বলে কালো মানুষটা ছিল, ছোট্ট কালো মানুষ, ছোট্ট এবং কালো মানুষ, জীবনের প্রথমে রাখাল ছিল, কিন্তু হেকমত প্রজ্ঞা বুদ্ধি বিচক্ষণতা এত বেশি ছিল যে শেষকালে উনি উপদেশের জগতে ইতিহাসে ওনার নাম সূরা লুকমান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নাম নবী ছিলেন না, কিন্তু বিচক্ষণ ছিলেন, তার উপদেশ আরবরা আসমানি বাণী হিসাবে লিখে রাখতো, লুকমান হাকিমের বাণীটা আসমানি বাণী হিসাবে লিখে রাখতো। আল্লাহ তাআলা সূরা লুকমান 21 নম্বর একটা সূরা অবতীর্ণ করেছে, লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, তুমি যদি নেকি করো, নেকিটা যদি সমুদ্রের নিচে পাথরে চাপা দেওয়া থাকে, তাহলে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ওই নেকি তোমার সামনে উপস্থিত করে নিয়ে আসবে। তুমি যদি গুনাহ করো রাতের অন্ধকারে, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু এই নিশ্চিন্তে তুমি থাকো না, এর বিচার হবে না, আল্লাহ তাআলা একসময় অবশ্যই তোমার সামনে এর শাস্তি এর কুফল উপস্থিত করবেন। ইব্রাহিম খাওয়াত নামে একজন বড় বুজুর্গ ছিলেন, তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, ইব্রাহিম খাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি, সৎ সততা নেকি ভালো এটা যে কোনো মানুষের মাঝে থাকবে, এর সুফল সে ভোগ করবে, অসৎ গোনা দুর্নীতি ফাঁকিবাজি যত ধরনের খারাপ স্বভাব আছে, যত ধরনের ভালো মানুষের মধ্যে যদি নেককার নামাজ পড়ে কিন্তু খারাপ স্বভাব আছে, এর কুফল তারা ভোগ করতে হয়। ইব্রাহিম খাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি হজের উদ্দেশ্যে বের হইছেন, সাথে খাদেম আছে, খাদেম আছে, হজে সফরে যাচ্ছেন পায়দল, বাড়ি ফোরাতান, আরবের পাশে একটা দেশের নাম ছিল ফোরাতান, সে জায়গা থেকে যাচ্ছেন, যাওয়ার পথে আর একটা লোক ওনার চেহারা ওনার আকৃতি দেখে একটা যুবক ওনার সঙ্গ ধরছে, যুবকটা সফরে তার সাথে আছে, ইব্রাহিম খাওয়াতের সাথে, বেশ সারাদিন ধরে খেদমত করে আন্তরিক, কিন্তু দুই তিন দিন হয়ে গেছে যুবকরা নামাজ পড়ে না। সাথে খাদেম বলতেছে, হুজুর এই যে একটা লোক আপনার খেদমত করা শুরু করেছে, ভালো মানুষ মনে হচ্ছে, এত সুন্দর মানুষ, তা কিন্তু সে নামাজ পড়ে না। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলী বলেন, হে যুবক, তুমি তো আমাদের সাথে হজের কথা শুনে আমাদের সাথে আসতেছ, নামাজ তো হজের চাইতে আরো বেশি দামি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দিবেন, তুমি কেন নামাজ পড়ো না? যুবক বলে, হুজুর আমার উপর নামাজ ফরজ না, নামাজ ফরজ না মানে হুজুর আমি মুসলমান না, আমি খ্রিস্টান, তোমার নাম কি? আব্দুল মাসিহ, ঈসা আলাইহিস সালামের নাম আব্দুল মাসিহ, ঈসার সন্তান, তারা এইভাবে কি রাখতো নাম রাখতো খ্রিস্টানরা। সাথে যে খাদেম ছিল, খাদেম তাকে বাগাই দিতে চাইল, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, না হুজুরের সততা আছে, আন্তরিকতা আছে, চরিত্র ভালো, তাকে থাকতে দাও। এভাবে হজের সফরে যাচ্ছে, মক্কার হারাম এলাকায় ঢুকবে, তখন ইব্রাহিম খাওয়াত যুবককে ডেকে বলে, যুবক আল্লাহ তাআলা তো মক্কা মদিনা এই মূল ভূমিটাকে বিদুর্বীদের জন্য হারাম করে দিয়েছেন, মুসলমান ব্যতীত এর মধ্যে কেউ ঢুকতে পারবে না, তুমি আমার দীর্ঘ পথ খেদমত করেছে ঠিক আছে, কিন্তু তুমি মক্কার ভিতরে ঢুকতে পারবা না, আল্লাহর হুকুম। যুবক বললেন যেটা বলেন সেটা, যুবক মক্কার এরিয়ার হারাম এরিয়ার বাইরে ইব্রাহিম খাওয়াজ ঢুকছেন, উমরা তওয়াফ করে, উমরা শেষ করে হজের জন্য প্রস্তুতি নিয়ে কয়েকদিন পার হয়ে গেছে, এহরাম বেঁধে আরাফার ময়দানে গিয়েছে, আরাফের ময়দানে গিয়ে দেখেন ওই যুবক আরাফার ময়দানে এহরামের কাপড় পরে উপস্থিত। খাদেম বলে, হুজুর ওই যে যুবক আমাদের সাথে আমাদের পথে ছিল, খেদমত করছে, আপনার অনেক ভালো বলছেন আপনি, ওই দেখেন যুবকটা এখনো রয়েছে। ইব্রাহিম খাওয়াজ ডাক দিয়েছেন যুবককে, বলে তুমি কেন আরাফার ময়দানে ইহরাম পরে আসছো? বলে, হুজুর আপনার সাথে এই দীর্ঘ পথ ছিলাম, আপনি যখন আমাকে বাইতুল্লাহ ঢুকতে দেন নাই আর আল্লাহর হুকুম শোনাই দিয়েছেন, তখন আমার দিলে আমার আঘাত লাগছে এবং বাইতুল্লাহ থেকে তাকানোর সাথে সাথে আমার দিলে আমার ব্যথা লাগছে যে আমি বাইতুল্লাহ ঢুকতে পারবো না, তখন আমার দিলে অনুতপ্ততা আসছে, আমি সাথে সাথে আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমি মুসলমান ধর্ম গ্রহণ করে আমি সাথে সাথে বাইতুল্লাহ যে তওয়াফ করে আমি হজের জন্য প্রস্তুতি নিয়ে আসছি। ইব্রাহিম খাওয়াজ বলেন, হে আব্দুল মাসিহ, তখন বলেন, হুজুর আপনি আমাকে আব্দুল মাসিহ বলে ডাকবেন না, আপনি আমাকে আব্দুর রহমান বলে ডাকেন। এখন খাদিম জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেন যে আমি তাকে সফর থেকে বঞ্চিত করি নাই, তার মধ্যে কিছু ভালো স্বভাব ছিল, সততা ছিল, আন্তরিকতা ছিল, মানুষের উপকার করার স্বভাব ছিল, ভালো কিছু গুণের মধ্যে ছিল। সে বিতর্মী হলে কি হবে? এই গুণের সুবল তার মধ্যে একসময় আসবে, এই আশায় আমি তাকে আমার খেদমত থেকে বঞ্চিত করি নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার সুফল তাকে দিয়ে দিয়েছে। নেকি ভালো কাজ যে করবে না কেন, সে কখনো বঞ্চিত হতে হবে না। গোনা দরবেশ মানুষ সামনের কাতারে পড়ে, কিন্তু গোনা করতেছে, এই গোনা থেকে সে বাঁচতে পারবে না যদি আল্লাহর কাছে সে খালেদ দিনে তওবা না করে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা এক যাররা পরিমাণও বান্দার উপর হাদিসে আছে। তখনকার যুগের উদাহরণ এখন চলতে পারে, খেজুরের বিচি আর খেজুর, আরব দেশের খেজুর যখন খাবেন খেয়াল করবে, খেজুরের বিচি আর খেজুর এই দুইটার মাঝখানে পাতলা একটা আবরণ থাকে, আমাদের দেশে পলিথিনের মতো, পাতলা পলিথিনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার সময় বলেন, এই যে পাতলা একটা আবরণ, সূক্ষ্ম একটা জিনিস, আল্লাহ তাআলা এতটুকু হক মানুষের নষ্ট করেন না। যার যেটা পাওনা তাকে আল্লাহ তাআলা দিয়েই দিবেন। এরপরে দ্বিতীয় কা ওয়াইয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার দিবেন। কি পুরস্কার? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যখন মাফ করতে চাইবেন, মাফ করার ইচ্ছা করবেন, বান্দার ছোট্ট একটা নেকির ওসিলা করে হলো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের অনেক বড় নিয়ামত দিয়ে দিবেন। কারণ আল্লাহ দরবারে বিগয়রি হিসাব, কিন্তু গুনার ব্যাপারে বিগয়রি হিসাব না। এ কথা মনে করতে হবে, বদির ব্যাপারে, মানুষের হক নষ্ট করার ব্যাপারে, গোনাগের ব্যাপারে বিগয়রি হিসাব না। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, এটা বান্দার হক, বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দায় হক পরিশোধ করে দিবেন। নেকির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ বান্দাকে বিগয়রি হিসাব দান করবে। এই জন্য এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের জীবন চলার পথ, আমাদের সমাজে আমরা ওই জায়গা গোনা থেকে বাঁচি যে জায়গা মানুষ দেখতেছে মনে করি। এই মহল্লায় আপনি একজন দিনদার মানুষ সামনের কাতারে নামাজ পড়েন, রাস্তায় যখন হাঁটবেন তখন বেগানা নারীর দিকে তাকাবেন না, জানে যে হুজুর ধার্মিক হাজি সাহেব বুজুর্গ সামনের কাতারে নামাজ পড়ে। কিন্তু আপনি গেলেন মিরপুর 10 নম্বর গুলিস্থান অথবা কোনো অমুক অমুক জায়গা, কোনো পার্কে মার্কেটে, তখন আর আপনারা কে দেখে? তখন আপনার দুইটা হেডলাইট অন করে দিয়ে রাখেন, এখন তো কেউ দেখতেছে না। এটার অর্থ হলো যে আপনি এই জায়গায় আল্লাহকে ভয় করতেছেন না করে মানুষকে ভয় করতেছেন, আর ওই জায়গায় আপনি মানুষকে ভয় করতেছেন না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। কিন্তু বুজুর্গদের হিসাব ভিন্ন, বুজুর্গরা মানুষের মাঝে থাকলে যেমন থাকেন, মানুষের আড়াল হলো একই রকম থাকেন, দিনরাত এদের কাছে সমান, অন্ধকার আলো এদের কাছে সমান। এই জন্য এরা আল্লাহ তাআলার চিন্তা সবসময় এদের মাঝে জাগ্রত থাকে। এই একটা ঘটনা, এক বুজুর্গ তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য হাতে এক একটা মুরগি দিয়ে বলছে জবাই করে নিয়ে আসে, কেউ না দেখতে পারে। এক মুরিদ দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আসতো মুরগিটা নিয়ে আসে, তখন হুজুর বলে কি হলো তুমি যে মুরগি জবাই করলে না? হুজুর বলছেন কেউ যেন না দেখতে পারে, যেখানে যাই সেখানে যে দেখি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি যেখানে যাই সেখানে দেখি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আপনি বলছেন কেউ যেন আমাকে না দেখতে পারে, তাহলে এটা কি করে হবে? আমি তো পারি নাই। এই হলো বুজুর্গদের তাকওয়া, খোদাভীতি, আল্লাহর চিন্তা উপস্থিত রাখা, এই হলো আমাদের বুজুর্গদের সার, চেষ্টা মেহনতের সার। এইটা যখন মানুষের ভিতরে চলে আসবে, এই মানুষটাকে গোনা থেকে বাঁচানোর জন্য কোনো আইন করা লাগবে না, কোনো শাসন করা লাগবে না, কোনো ভয় দেখানো লাগবে না, সে আল্লাহর ভয়ে গোনা থেকে বেঁচে থাকবে। এই আয়াতের শিক্ষা হলো এটা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে জীবনকে এভাবে পরিচালনা করবার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, কোন দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে জুমার নামাজ মসজিদে গিয়ে না পড়িতে পারিলে ওই জুমার নামাজ বা ওই ওয়াক্তের নামাজ কিভাবে আদায় করিবে বুঝে বললে ভালো হয়? জুমার নামাজের জন্য কয়েকটা শর্ত, 1 নম্বর হলো জামাত হওয়া, 2 নম্বর হলো মুকিম হওয়া, মুসাফির না হওয়া, বৃষ্টি হোক, নিরাপত্তার অভাব হোক, যে কোনো কারণে যদি মসজিদে গিয়ে কয়েকজন মানুষ একসাথে জুমার নামাজ আদায় না করতে পারেন, তাহলে তাদের জন্য অনুমতি আছে জুমার নামাজ ওই জামাত মধ্যে কোনো এক জায়গায় আদায় করে নেওয়া। জুমার নামাজের জন্য জামাত হওয়া শর্ত, মসজিদে হওয়া শর্ত না। বিশ্ব ইস্তেমায় জুমার নামাজ নেই, মসজিদ তো নেই, জামাত হওয়া শর্ত। জামাত যদি হয় মুকিম হয় তাহলে পারবে, তবে স্বাভাবিক অবস্থায় শহরের জামে মসজিদকে উপেক্ষা করে আলাদা জামাত করার অনুমতি নেই, সেটা মাকরুহ। কোনো বিশেষ কোনো কারণ যদি থাকে, শরীয়ত যে কারণকে অনুমতি দেয়, এমন কোনো কারণ থাকলে, তখন যদি জামাত করার সুযোগ থাকে, জুমার নামাজ পড়ার মতো যোগ্য লোক থাকে, তখন জুমার নামাজ পড়ার অনুমতি আছে। আর যদি জুমার নামাজ পড়ার মতো জামাত না হয়, যোগ্য ব্যক্তি না থাকে, তখন জোহরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ পড়ার ক্ষেত্রে মুকিম না হলে আগে পরে সুন্নাত সহকারে জোহরের নামাজ পড়তে হবে। প্রশ্ন, শুক্রবারে জুমার নামাজ পুরুষেরা মসজিদে গিয়ে আদায় করেন, কিন্তু মহিলারা ঘরে বসে কিসের নামাজ আদায় করিবেন? জোহরের নামাজ নাকি জুমার নামাজ? বুঝায় বললে ভালো হয়। মহিলাদের উপর জুমার নামাজ নাই, জোহরের নামাজ। মহিলাদের ইবাদত স্বামীর খেদমতটাকেই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করেছে। মহিলারা জোহরের নামাজ আদায় করে, স্বামী জুমার নামাজ পড়তে আসে লম্বা সময়, স্বামীর জন্য খেদমত খাবার টাবার সব প্রস্তুত করে রাখবে, আল্লাহ তাআলা মহিলাকে ওই পরিমাণ সব দান করবেন। আল্লাহ তাআলা দুই শ্রেণীকে দুই জায়গা কাজ করবে, একটাইতে দুই শ্রেণীর মানুষ কাজ করে, একটা আউটপুট সেল দেয় আর একটা উৎপাদন করে। আর উৎপাদন ওনাদেরকে আপনি কি নিয়ে অফিসে নিয়ে বসাইছেন? যে ফ্যাক্টরিতে মাল উৎপাদন করবে, মাল ঠিকঠাক করবে, গ্রোথ করবে, এটা যদি আপনি আউটপুটে নিয়ে যান তাহলে তো হবে না, বাইরে যদি নিয়ে যান তাহলে সে কাজ হবে না। আমাদের সমাজে এটা আমরা বুঝি না। মহিলাদেরকে বাহিরের কোনো ইবাদত দিয়ে দেন না, দায়িত্ব দেন না। মহিলাদের মূল ইবাদত ঘরের মধ্যে, কাজও ঘরের মধ্যে, বাহিরের কাজ সব পুরুষদের জন্য। আল্লাহ তাআলা সবের দিক থেকে মহিলাদের সম পরিমাণ দিয়ে রাখছে। আসরের ময়দানে মহিলারা এমন হবে না যে একজন পুরুষ ইবাদত করে জান্নাতের উচ্চ স্তরে চলে গেছে আর মহিলা তার স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য আর তার আবশ্যকীয় নামাজ যতটুকু করা দরকার এতটুকু করছে, তাকে সে জান্নাতের নিচু স্তরে থাকবে এমন কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা দায়িত্ব দুজনকে দুই ভাবে দিয়েছে। স্বামী যদি তার স্ত্রীকে মুখে তালাক না বলে দুনিয়ার নিয়মে অর্থাৎ কাগজ কলমে তালাক দেয়, তাহলে কি তালাক হবে কিনা এবং স্ত্রীর পক্ষের কোনো সম্মতি লাগবে কিনা বুঝে বললে ভালো হয়। জি, হয়ে যাবে, লিখে দিন। প্রশ্ন, কেউ যদি কাহাকে কোনো কাজ করে দেয়, তখন তাহাকে জাযাকাল্লাহ খায়ের বলিয়া দোয়া করিতে হয়, আরেকজনে বলিতেছে জাযাকুমুল্লাহ খায়ের বলিয়া দোয়া করিতে হয়, তা হইলে নাকি কেরামিন কাতিবিনদেরকেও দোয়া হইয়া যায়, বুঝে বললে ভালো হয়। আসলে জাযাকাল্লাহ এক বচন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, জাযাকাল্লাহ। আর জাযাকুমুল্লাহ এটা হলো আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। দোয়ার ক্ষেত্রে সবসময় ব্যাপক ভাবে করা দরকার, সংকীর্ণতা না। দোয়ার নিয়মই হলো আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য যত ব্যাপক হবে, আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন এই দোয়া বেশি কবুল হবে। এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ার পরে দোয়া করে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান, হে আল্লাহ আমার প্রতি আর মোহাম্মদের প্রতি দয়া করেন, আর কারোর প্রতি দয়া করেন না। আল্লাহ তাআলা ডাকতেছে, হ্যাঁ আল্লাহ রাসূল ডাকতেছে, এই শোনো কি দোয়া করলে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত বড় একটা জিনিসকে সংকীর্ণ করে ফেললে কেন? আল্লাহ তাআলার রহমত এত ব্যাপক, কেন তুমি আমার জন্য আর তোমার জন্য করলে, সবার জন্য করলে সমস্যা কি ছিল? দোয়া করার ক্ষেত্রে সবসময় দোয়া করার ক্ষেত্রে যা সালামের ক্ষেত্রে কি বলি? আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকা তো বলি না, আলাইকা এক বচন, আপনার প্রতি শান্তি পরিচিত, এটা না বলে কি বলি? আসসালামু আলাইকুম, আপনার সাথে যে ফেরেশতা আছে, যারা আছে, ভালো শয়তান যারা আছে, সবার প্রতি শান্তি পরিচিত হোক। তা দোয়ার ক্ষেত্রে উদ্দেশ্য হলো দোয়াটা ব্যাপক হওয়া, এই কিরামান কাতিবিন হবে এই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দোয়া যত ব্যাপক হবে, সবাই শরীক হবে, দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে, এই দিক লক্ষ্য করে জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ বলা উত্তম। প্রশ্ন, আমার বিবাহ হইয়াছে 35 বছর আগে, 17 সালে মহরানার টাকা পরিশোধ করিলাম, 35 বছর আগে যত টাকা মোহর ছিল সেই টাকাই দিয়াছি, চলবে কিনা নাকি বাড়াইয়া দিতে হবে, বুঝাইয়া বললে ভালো হয়। যদি টাকার অঙ্ক ধার্য থাকে তাহলে ওই টাকার অঙ্ক দিলেই হয়ে যাবে, আর যদি স্বর্ণ অলঙ্কার ধার্য থাকে তা ওই স্বর্ণ অলঙ্কার ওই পরিমাণ দিতে হবে, দেখা দিয়ে বুঝাবো। এক্ষেত্রে আলেম যারা হয় এরা চালাকি, মানে মাসলা জানে, যেহেতু যদি আপনি স্বর্ণ অলঙ্কার গেলেন ধার্য করলেন যে 5 ভরি স্বর্ণ দিবে, 5 ভরি স্বর্ণ দিতে হবে, টাকা ধার্য করেন, তাহলে 10 বছর পরে যখন স্বর্ণের ভরি আরো দাম বাড়বে তখন এই 5 ভরি দিতে হবে আপনার, তখন যদি 6,000 টাকা ভরি হয় তাহলে 5 ভরি দিতে হবে, কোন জিনিস যে পরিমাণ থাকবে ওই পরিমাণই দিতে হবে, তার মূল্য ধরতব্য না। ঠিক টাকার ব্যাপারও, টাকার ব্যাপারও যদি 40,000 টাকা তেল মোহর ধার্য থাকে তাহলে আপনার 40,000 টাকাই দিতে হবে, তার যে মূল্যমান কিছু বাড়ছে কমছে এটা ধর্তব্য না। কেন? এটা ধর্তব্য হলে শুধু লেনদেন হয়ে যায়। আপনি একজনকে 1 বছর আগে টাকা ধার দিয়েছিলেন 1,000 টাকা, তখন 2 বস্তা চাউল পাওয়া যায় বা 3 বস্তা চাউল পাওয়া যায় 1,000 টাকায়। আজকে সে যখন আপনার টাকাটা শোধ করতে আসবে 1,000 টাকা, তখন কি আপনি বলবেন ভাই 1,000 টাকায় কিন্তু চাউল 3 বস্তা হয় না 2 বস্তা হয়, সুতরাং তোমার আর 1 বস্তা চাউলের টাকা শোধ করে দিতে হবে, 3 বস্তার দাম দিতে হবে? না, ইসলাম এটা শুদ্ধ হয়ে যায়। ইসলামের ক্ষেত্রে যে পরিমাণ আছে ওই পরিমাণটাই ধর্তব্য হয়, টাকা হোক, স্বর্ণ হোক, বস্তু হোক। এই জন্য দিল মোহরের টাকা যদি টাকা হিসাবে থাকে তাহলে যেই টাকা যখনই ধার্য হোক না কেন, যখন পরিশোধ করবে ওই পরিমাণ টাকাই কি করতে হবে, পরিশোধ করতে হবে। আর যদি এটাকে মূল্যবান ধরা হয় তাহলে সুদ ভিত্তিক লেনদেনের একটা রাস্তা খুলে দেওয়া হবে। কেউ তোকে টাকা ধার দিবে, 10 বছর পরে নিবে, নেওয়ার সময় বলবে আমি তোমাকে 10,000 টাকা ধার দিয়েছিলাম, টাকার মান তো কমতেছে, সুতরাং এখন দিতে গেলে আমাকে 15,000 টাকা দিতে হবে। যারা অর্থনীতি মোটামুটি বুঝছি একটু বুঝছি, যে পরিমাণটা দিতে হবে, মূল্যবান ধর্তব্য না। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় নাকি অপাত হওয়ার পর আব্দুল কাদের জিলানি দুনিয়ায় আসিয়াছিলেন বুঝায় বললে ভালো হবে? আল্লাহ রাসূল ইন্তেকালের অনেক পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আসেন, আল্লাহ রাসূলের জীবিত দশাই না। বাথরুমে গেলে কি অন্তর বা রূহকে খুলিয়া বাসায় রাখিয়া যাওয়া যায় কিনা, তা হইলে সর্ব অবস্থায় নাকি আল্লাহর জিকির করিতে হইবে বুঝায় বললে ভালো হয়? আল্লাহর জিকিরের অর্থটা বুঝি না, আল্লাহওয়ালা বুজুর্গরা জিকিরের বিভিন্ন সবক দেয়। আমরা সাধারণত আল্লাহ আল্লাহর জিকির এটা বলি। আমাদের 8,000-এ চট্টগ্রামে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মেহল মাদ্রাসার বানি। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ডাক্তার মোহাম্মদ নূরুল ইসলাম নামে একজন ডাক্তার ভদ্রলোক এলাকা, ওনাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে উনি হুজুরের ফুসফুসে চেক করতেছেন এবং চেক করে আওয়াজ শুনতেছেন কানে দিয়ে। আওয়াজ শোনার পরে আশপাশে যারা ছিলেন সবার কানে ওইটা লাগাই দিন। লাগাই দেওয়ার পরে বলে আপনারা শোনেন, তা শুনি কি শোনেন, সবাই এক ব্যাগে সাকি দিতে যে জায়গা লাগাই শুনলে সে জায়গা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ, যে জায়গা লাগাচ্ছে সে জায়গা আল্লাহ আল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে। জিকিরের বিভিন্ন স্তর আছে। স্বাভাবিক জবানি জিকিরের পরের স্তর হলো জিকিরের কলবি। জবানি জিকিরের একটা স্তর আছে পাস আন পাস, নিঃশ্বাসে আল্লাহ ঢুকবে হু আল্লাহু আল্লাহু, মুখ বন্ধ থাকবে কিন্তু নিঃশ্বাসের সাথে আল্লাহু আল্লাহু জারি থাকবে একটা। আর একটা স্তর আছে দিলের মধ্যে স্পন্দন হয়, এই যে দিল স্পন্দন দপদপ করতে থাকে, এই দপদপের ভিতরে আল্লাহ আল্লাহ বুঝুক একসময় অভ্যাসে আল্লাহ আল্লাহ জিকির অভ্যাসটা করে নেয়। সবসময় জিকির করতে হবে এর অর্থ হলো দিলের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সবসময় দিলের জিকির চলতে থাকবে কিন্তু জবানের জিকির চলতে থাকবে না। আল্লাহ রসুলের যে গুণের কথা বলা হয়েছে আল্লাহ রসুল সবসময় জিকির করতেন, সেটা হলো বাথরুমে গেলে বিভিন্ন সময় আল্লাহ রসুলের অল্প এই জিকির সবসময় জারি থাকতো। এই যোগ্যতা যাদের নাই তারা বাথরুমে জবানের জিকির করতে পারবে না, মৌখিক জিকির করতে পারবে না, কিন্তু তার দিলের মধ্যে ওই জিকির যদি অভ্যস্ত থাকে ওই চিকিৎসা করতে পারবে, এর অর্থ হলো এটা। দিনকে ঘাঁটি করো, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, দিনকে কিভাবে ঘাঁটি করব, অল্প আমল যথেষ্ট হইলে বেশি আমল কি দরকার বুঝায় বললে ভালো হয়? বাসায় তরকারি পাকাইছে গরু গোশ 10 কেজি, এলাচ লবঙ্গ কিছুই দি নাই, আর 250 গ্রাম খাসির গোশ অথবা গরুর গোশ অথবা কলিজা এলাচ লবঙ্গ দারচিনি তেল মশলা সব ভাল সুন্দর মতো দিয়ে পাকাইছে, এখন ওই 5 কেজি গোশ আপনার সামনে দেওয়া হবে আর 1/2 কেজি ভুনা আপনার সামনে দেওয়া হবে, আমার কাছে কোনটা ভালো লাগবে, ভুনাটা ভালো লাগবে? বেশি আমল করতে নিষেধ করা হয়েছে এইটা উদ্দেশ্য না, বলা হচ্ছে যদি তোমার আমলটা নির্ভেজাল হয় তো অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে, এর অর্থ এটা নয় যে তোমার বেশি আমল তুমি করে না, এটা ভুল বোঝা। এর উল্টা শিক্ষা দিচ্ছে তুমি অনেক ইবাদত করতেছ কিন্তু তোমার মধ্যে একাগ্রতা নাই, এখলাস নাই, আল্লাহ সন্তুষ্টি নাই, নীতিমালা সহি নাই, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপর নাই, তোমার অনেক বেশি নেকি হলো এই নেকি আল্লাহর কাছে দামি না, এর মতলব উদ্দেশ্য হলো এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করে তদনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আপনি তো আমাদের সবকিছু দেখেন, সবকিছু জানেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাদা গুলো আপনি জানা সত্ত্বেও আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সকল গোনাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ সামনের জীবনে সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকামলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সামনের জীবনে আরো বেশি নেকামল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ যে বাপ মায়ের অক্লান্ত পরিশ্রম, ইয়া আল্লাহ যে মায়ের শীতের রাত্রের হাজার কষ্টের বিনিময়ে আমরা আরামে থেকেছিলাম, এত বড় হয়েছি। ইয়া আল্লাহ সবাই তো ভালোবাসত কিছু না কিছুর বিনিময়, বাপ মা তো ভালোবেসেছিলেন কোনো কিছুর বিনিময় ছাড়া। ইয়া আল্লাহ শীতের রাত্রে সবাই ঘুমাতেন, মা দুধের শিশুকে কোলের মধ্যে জড়ায় ধরে নিয়ে থাকতেন। ইয়া আল্লাহ সন্তান পেশাব করে দিলে সন্তানকে ধিক্কার দিয়ে ফেলে দেন নাই, সন্তানকে শুকনা জায়গায় নিয়ে শীতের কষ্টের থেকে বাঁচার জন্য কোলের মধ্যে রাখতেন। সেই মাকে যারা হারিয়েছে, বাপ আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করতেন, সে বাপকে যারা হারিয়েছি সেই বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা সন্তান হয়ে আমাদের বাপ্মার জন্য দোয়া করতেছি, বাপ্মা তো ঋণ শোধ করতে পারি নাই। ইয়া আল্লাহ আমাদের বাপ্মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাপ্মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের বাপ্মাকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেন। ইয়া আল্লাহ বর্তমান ইহুদি নাসারা খ্রিস্টানদের যুগ, খ্রিস্টানের শিক্ষা চলতেছে, বাপ্মার নাফরমানি করতেছে, মায়ের গায়ে হাত তুলে বাপের গায়ে হাত তুলে ইয়া আল্লাহ আমাদের সকলকে বাপমার হক আদায় করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বাপমার খিদমত করে বাপমার সন্তুষ্টি লাভ করে জান্নাত হাসিল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বাপমার আদর্শ সন্তান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য ইয়া আল্লাহ এভাবে ইয়া আল্লাহ কবুল করে নেন, আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নেন, দুনিয়াতে উপকারী আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ কোনো বাপ চায় না তার সন্তান খারাপ হোক, সঙ্গ দোষে অর্থের লোভে ইয়া আল্লাহ বিভিন্নভাবে সন্তানগুলো খারাপ হয়ে যায়। আপনি আমাদের সকলের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নে। যারা তাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানাতে চায় তাদের সন্তানদেরকে আলেম হাফেজ হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ আমাদের সকলের বংশে হক্কানি রব্বানি মুত্তাকি পরহেজগার আলেম হাফেজকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের একবারে সন্তান অসুস্থ, ইয়া আল্লাহ বাপ হিসেবে দোয়া চেয়েছি সে সন্তানের জন্য আপনি সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের আরো যাদের সন্তান অসুস্থ সকলের সন্তানদেরকে ইয়া আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা, দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম, আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মেয়েদেরকে আমাদের বিবিদেরকে রাবেয়া মুসলি হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আবেদা শাকিরা মুতিয়া এবং আমাদের আনুগত্যশীলা হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তির নীড় হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের অধিকাংশের বাসায় অশান্তি আর অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি অবাধ্য, ইয়া আল্লাহ এ সমস্ত সংসারগুলোর জন্য আপনি শান্তির ফয়সালা করে নেন। যে সমস্ত গুনাহের কারণে, নাফরমানির কারণে, হারামের কারণে যে অশান্তি আসতেছে সে এই গুনাহ থেকে বেঁচে থাকবার শক্তি দান করে। ইয়া আল্লাহ অনেক দাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে কোরআনের মহব্বতে বসে থাকে, দূর দূর থেকে অনেক ভাইয়েরা আসে, ইয়া আল্লাহ এই কোরআনের সামান্য আলোচনাকে আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি যে আমাদেরকে সর্ব অবস্থায় দেখেন সেই বুঝে হেদায়েত আপনি আমাদের সকলকে দান করুন। আল্লাহ বাহিরে ভিতরে সমাজে বাহিরে আলোকতে অন্ধকারে সর্ব অবস্থায় যেন আমরা গোনা থেকে বাঁচতে পারি, সেই তৌফিক সেই শক্তি আমাদের সকলকে দান করুন। অন্যের উপর জুলুম করা থেকে, জুলুমের শিকার হওয়া থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, কার কিসের অভাব, কার কিসের পেরেশানি, সকল প্রকার অভাব থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন, আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। অনেক বৃদ্ধ মানুষ ইয়াল্লাহ তাদের এবং আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, জান মাল ইজ্জত আমর নিরাপত্তার ব্যবস্থা করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা জিন্দেগির ব্যবস্থা করে দেন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবার তৌফিক দান করেন, আলেম হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করে তাদের অনুসরণ করবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ যাদের কথা মানলে ইয়াল্লাহ ভুল পথে চলতে হয় ইয়াল্লাহ তাদের থেকে বিরত থাকবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ হককে হক বলে জেনে সে অনুযায়ী চলবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ ইয়াল্লাহ জানি না কার কখন মৃত্যু এসে যায়, আজকে মারা গেলে তো কালকে দুই দিন, কত সুস্থ মানুষ রাত্রে ঘুমায় থাকে সকালে ডেড বডি ওঠে। ইয়াল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে দুর্ঘটনার মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে রোগে ভোগায় ভোগায় কঠিন ভাবে মৃত্যু দিয়েন না। ইয়াল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে ইয়াল্লাহ সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারি, এভাবে জীবন যাপন করে যেন ইয়াল্লাহ মৃত্যু বরণ করতে পারি সেই তৌফিক দান করুন। অন্যের উপর বোঝা হয়ে অন্যকে কষ্ট দিয়ে যেন যেতে না হয় তা থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করুন। ইয়াল্লাহ আপনি তো বড় অন্তর্যামী, আপনি আমাদের সকলের মনের খবর জানেন, আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে কবুল করে নেন, আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবার শক্তি দান করেন। ইয়াল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।